বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতির তো কথা নাই, ডাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। ঢালে শুধু বাঁশি ওরায় প্রাণ গরলে, ঘুচাব তার অষ্টমী আজ আমি সপিব তাই অনলে। শ্রবণ বিষ ঢালে শুধু বাঁশি ওরায় প্রাণ গরলে, ঘুচাব তার অষ্টমী আজ আমি সপিব তাই অনলে। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি। পাশেতে ঘুম ধরে যদি কেন, পাশিতে ঘুম ধরে না, কত জানাই মরে শুধু পোড়া পাশি কেন মরে না। বাঁশেতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না, কত জনাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি।